সাধব বহুল সাধব বহু হাসিব বেশি ঝরিব মহু সাধব বহুল সাধব বহু হাসিবুনি বেশি ঝরিব মহু সাধব বহুল সাধব বহু হাসিবুনি বেশি ঝরিব মহু ফাগুণ দেশর রাজকুমারী তু ফাগুণ দেশর রাজকুমারী তু তো ভাল পাইবা ফুলরে থাও সাধব বহুল সাধব বহু হাসিবুন বেশি ঝরিব মহু তরা গাঁরে ছুঁয়া প্রেমিক ছাতি রে লগায় নিয়া কথারে তর বাসন নুয়া পবন পাশিব চন্দন চুয়া শ্রাবণ দেশর পুরসারণী তু শ্রাবণ দেশর পুরসারণী তু তো প্রেম ভরসা মেঘরে থাও সাধব বহুল সাধব বহু হাসিবুন বেশি ঝরিব মহু নিজর খোঁজি মু পাউনি কারণ তার নিজকু নিজে ভাবুছি বসি পারুনি কহি মু দৌছি হসি মো মন দেশর মোনা পতি তু মো মন দেশর পতি তু তুমিঠা বাহানা মনরে থাও সাধব বহুল সাধব বহু হাসিবুনি বেশি ঝরিব মহু ফগুণ দেশর রাজকুমারী তু ফগুণ দেশর রাজকুমারী তু তো ভাল পাইবা ফুলরে খাও